নূর বদনে তুরের ঝালোক চেহারাতে বাইতুল্লাহ লশ্করে কর নূরে নকশা পেলো রাসূলুল্লাহ নূর বদনে তুরের ঝালোক চেহারাতে বাইতুল্লাহ লশ্করে কর নূরে নকশা পেলো রাসূলুল্লাহ লশ্করে কর নূরে নকশা পেলো রাসূলুল্লাহ সারা সৃষ্টির আগে সৃষ্টি তুমি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ সারা সৃষ্টির আগে সৃষ্টি তুমি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ তোমার নূরের পাশে নদিয়ে গড়েছে কায়নাত আল্লাহ তোমার নূরের পাশে নদিয়ে গড়েছে কায়নাত আল্লাহ তুমি নাইলে ইয়া রাসূলুল্লাহ তুমি নাইলে আল্লাহর ধ্যানে তুমি নাইলে আল্লাহর ধ্যানে হতো না জাহির আল্লাহ লশ্করে কর নূরে নকশা পেলো রাসূলুল্লাহ তারপর কি বলছে কাবা কি আর সিজদা পে তো নাইলে কাবার কাবা কাবা কি আর সিজদা পে তো নাইলে কাবার কাবা নকল খোদার পূজা হতো না চিল্লে আসল খোদা আসল নকল আসল নকল চিল্লো সকল আসল নকল চিল্লো সকল সদকায়ে রাসূলুল্লাহ লশ্করে কর নূরে নকশা পেলো রাসূলুল্লাহ নূর বদনে তুরের ঝালোক চেহারাতে বাইতুল্লাহ লশ্করে কর নূরে নকশা পেলো রাসূলুল্লাহ আদম বলে ও গো আল্লাহ তোমার নামে পশকার নাম আদম বলে ও গো আল্লাহ তোমার নামে পশকার নাম আল্লাহ বলে তুমি গন্ধম খেয়ে যাবে যখন দরা দাম ওই নামে ওই নামে রোসেলায় ওই নামে রোসেলায় ক্ষমা তুমি পাব সফিউল্লাহ লশ্করে কর নূরে নকশা পেলো রাসূলুল্লাহ নূর বদনে তুরের ঝালোক চেহারাতে বাইতুল্লাহ লশ্করে কর নূরে নকশা পেলো রাসূলুল্লাহ পেলো রাসূলুল্লাহ আল্লাহ পড়ে ফরিস্তা পড়ে পড়ে গো মুমিন জাহান আল্লাহ পড়ে ফরিস্তা পড়ে পড়ে গো মুমিন জাহান দরুদ ছাড়া পাবে না কেহ কবর হাসরে পড়ে তান এ আমার কথা নয় হে আমার কথা নয় কোরআন পাতা, হে আমার কথা নয় কোরআন পাতা, বলেছে সহন আল্লাহ লশরিকর নূরে নকশা পেলো রাসূলুল্লাহ, নূর বদনে তোরের জালো চেহারাতে বাইতুল্লাহ, লশরিকর নূরে নকশা পেলো রাসূলুল্লাহ। চাহি নওয়ামি জিল্লত দৌলত, চাহি না জিল্লত জিন্দগানি, চাহি নওয়ামি জিল্লত দৌলত, চাহি না জিল্লত জিন্দগানি, গোলামি দুনিয়ায় ছেড়ে যেন তোমার করতে পারি বন্দগি, অনসর যো দে আনসার যো দে আনসার না হায়, আনসার যো দে আনসার না হায়, হতে পারে কি ইমানওয়ালা, লশরিকর নূরে নকশা পেলো রাসূলুল্লাহ, নূর বদনে তোরের ঝালো চেহারাতে বাইতুল্লাহ, লশরিকর নূরে নকশা পেলো রাসূলুল্লাহ, পেলো রাসূলুল্লাহ, পেলো রাসূলুল্লাহ, পেলো রাসূলুল্লাহ। www.anibas.in